rahmatullahi wa barakatuh. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Amma ba'du, fa inna khayral hadithi kitabullah wa khayral hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. A'udzu billahi minash shaitanir rajim. Aminu billahi wa rasulihi wa anfiqu mimma ja'alakum mustakhlafina fih. Fallazina amanu minkum wa anfaqu lahum ajrun kabir. Jabotiyo proshongsha Allahr jonno. Durud o salam borshito hok Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam er upor. আল্লাহ তাআলার পাঠানো বিধান, আল্লাহ তাআলার পাঠানো জীবন সংবিধান আর তারই বাস্তবায়নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছেন এবং তাদের যারা অনুসরণ করেছেন বিশুদ্ধতার সাথে, আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে যারা তাদের অনুসরণ করে চলেছেন, সকলের উপরেই সালাম এবং দোয়া সকলের জন্যই। আমরা ধারাবাহিক আলোচনায় আল্লাহর রাস্তায় ব্যয় করা, খরচ করার কিছু কথা বলছিলাম কোরআন থেকে। মহান আল্লাহ আল কোরআনের বহু জায়গাতে খরচ করার কথা বলেছেন, কোথাও যাকাত বলে স্পষ্ট করে, কোথাও সাদাকা বলে, আর কোথাও ইনফাক বলে। তোমরা খরচ করো। আর বহু কথা এর আগে আমরা আলোচনা করেছি। আজকে সূরা হাদিদের সাত নম্বর আয়াত, মহান আল্লাহ বলছেন, তোমরা ইমান আনো হে মানব মণ্ডলী, সারা বিশ্বের সমস্ত মানুষরা, তোমরা ইমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি। আল্লাহকে বিশ্বাস করো, রাসুলকে বিশ্বাস করো। আর বিশ্বাস করার যে মানে, আসল ইমানের যে অর্থ, তার মানে স্বীকার করতে হবে এবং কাজে পরিণত করতে হবে, আল্লাহ ও রাসুলের আনুগত্য করতে হবে। আর সেই সাথে ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আর সেই জিনিস থেকে তোমরা ব্যয় করো যার তোমরা উত্তরাধিকারী হয়েছ। আমরা যে জিনিস, যে ধন উপার্জন করি, তা কি আমাদের নিজস্ব ধন? না, আমরা এক শ্রেণীর ধন পাই উত্তরাধিকারী সূত্রে, বাপদাদার সূত্রে জমি সম্পত্তি কিছু পেয়েছেন, আর কিছু আপনি উপার্জন করছেন। যেটা উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন সেটা আপনার বাপদাদারা উপার্জন করেছেন, আর আপনি যেটা উপার্জন করছেন সেটাও কিন্তু আপনার মাল নয়, আপনার ধন নয়। সেটা কার ধন? আল্লাহ তাআলার ধন, আল্লাহ তাআলার দেওয়া। এই পৃথিবীর খাদ্য সম্ভারে, এই পৃথিবীর সুখ সম্ভারে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি দান করে থাকেন, তিনি দান করেছেন, তিনি উপার্জন করার তৌফিক দান করেছেন। অতএব জিনিস আপনার না, মাল ধন আপনার না, আল্লাহ তাআলা যাকে দেন তাকে দেন। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা, তারপরে আবার বিগাইরে হিসাব, হিসাব ছাড়া দান করেন। নেবো না বললেও উপায় নেই, আপনার ঘরে চলে আসবে, ধনের পর ধন আসবে। আপনার মন বলছে চাই না, আল্লাহ বলছেন নে, তোকে নিতে হবে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, রদ করার ক্ষমতা কারো নেই। নেবো না বললে উপায় নেই, আর চাই বলেও আপনি পেতে পারেন না, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি ধন দান করে থাকেন। সুতরাং যে ধন তোমার নিজের না, সেই ধন থেকে তুমি বা তোমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করো। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু, যারা ঈমান এনে ধন ব্যয় করবে। দেখুন, ব্যয় করার শর্ত হল কি? শুধু ব্যয় করা না, যে কোনো ভালো কাজের শর্ত হল কি? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু কিম্বা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, কোন নেক আমল ঈমান ছাড়া কাজে দেবে না, নেকই হবে না, কোন আমলই নেক হবে না যতক্ষণ না আল্লাহর প্রতি ঈমান থাকবে। ঈমান ছাড়া যদি কেউ কোটি কোটি লক্ষ কোটি টাকা ব্যয় করে কোনো লাভ হবে না, কোনো কাজে দেবে না। সুতরাং তোমরা ঈমান আনো আর সেই সাথে ব্যয় করো আল্লাহর পথে। যারা ঈমান এনে আল্লাহর পথে ব্যয় করবে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আর কিভাবে পুরস্কার আল্লাহ দেবেন, কিভাবে তিনি তিলকে পাহাড় পরিমাণ করেন, সেটা আপনারা আগে বহুবার শুনেছেন। সূরা হজ্জের 34-35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া বাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম وَالْمُقِيمِ الصَّلَاةِ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আর সুসংবাদ দাও বিনীত জনকে, যাদের হৃদয়ে ভয় কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, আল্লাহর নাম নেওয়া হলে তাদের হৃদয় ভীত কম্পিত হয়, সন্ত্রস্ত হয় আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহর ভয়ে হৃদয় কেঁপে উঠে। আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের মন সন্তুষ্ট হয়। আর ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, সবুর করে কখন? যখন বিপদ আপদ আসে, ধৈর্যের দরকার হয় কোন সময়ে? তিন সময়ে ধৈর্যের দরকার হয়। কি কোন কোন সময়? নম্বর এক, আল্লাহর আদেশ পালনে ধৈর্যের দরকার হয়। নম্বর দুই, আল্লাহর নিষেধ পালনে ধৈর্যের দরকার হয়। পারবেন না, ধৈর্য না থাকলে আল্লাহর আদেশও মানতে পারবেন না আর নিষেধও পালন করতে পারবেন না। গ্যারান্টি আল্লাহ বলছেন, পারবেন না আল্লাহর তৌফিক না হলে। ওই জন্য আমরা সবসময় বলি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আদেশ মানা বড় কঠিন, তবে আল্লাহ তাআলা যার জন্য আসান করেন সহজ। নিষেধ পালন করাও বড় কঠিন, তবে আল্লাহ তাআলা যার জন্য আসান করেন তার জন্য অতি সহজ। আর ধৈর্য ধরতে হয় কখন? আর ধৈর্য ধরতে হয় তকদিরে যে বিপদ আপদ আসে, সেটা টালবার আপনার কোনো ক্ষমতা নেই। হঠাৎ করে ঝড়ঝঞ্ঝা এলো, বিপদ এলো, বন্যা এলো, সুনামি এলো, কি শিলাবৃষ্টি এলো, পারবেন আটকাতে? কোনো উপায় নেই। তকদিরে যে নোকসান ক্ষতি, হঠাৎ করে ব্যবসায় এমন ক্ষতি হয়ে গেল আপনি বসে গেলেন, অনেকে তো আত্মহত্যা করে, ধৈর্য নেই বলে আত্মহত্যা করে, ধৈর্যের দরকার আছে। এই তিন সময়ে ধৈর্যের দরকার আছে যারা ধৈর্য ধরে। আর সেই সঙ্গে ওয়াল মুকিমিস সালাহ, সালাত কায়েম করে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে নয়, নামাজ কায়েম করে। হুজুর পার্থক্য আছে নাকি নামাজ পড়া আর নামাজ কায়েম করার মাঝে? পার্থক্য আছে? হ্যাঁ, এখানে একজন ঘুমিয়ে আছে আর একজন মরে গেছে, দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই? একজন জেগে আছে আর একজন ঘুমিয়ে আছে, দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই? এই তিনটে মরা, তিনটে বডির মধ্যে বিশাল পার্থক্য। তো নামাজ পড়ার মধ্যে আর নামাজ কায়েম করার মধ্যে বিশাল পার্থক্য। সুতরাং তাদের, তারা নামাজ কায়েম করে যে নিয়মে নামাজ পড়তে হয়, এবং নামাজের যা বলছেন তা জানতে হবে, তবে আপনার নামাজ কায়েম হবে। তো তারা কি করে? নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আল্লাহ তাআলা যে রুজি দান করেছেন সেই দান করা রুজি থেকে আল্লাহর পথে ব্যয় করে। তাদের কি হলো পুরস্কারটা? কি প্রথমেই আয়াতে বলা হয়েছে, ওয়াবাশশিরিল মুখবিতিন, তার মানে তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ চান আপনি? মরণের পরে যে একটা জীবন আছে, সেই জীবনে আপনি সুসংবাদ চান, কিসের সুসংবাদ চান? আছে অন্য কিছু জান্নাত ছাড়া? জান্নাত ছাড়া অন্য কোনো জীবনই নেই। সেই জান্নাতের সুসংবাদ আপনি নিন যদি আপনি এই কাজগুলো করতে পারলেন। কি কাজ? ধৈর্য ধরুন। আর কি? নামাজ আদায় করুন যথা সময়ে যথা নিয়মে, আর আল্লাহর পথে ব্যয় করুন। তবে বলবো যে এই কথাই কাজ, বাস আর কিছু না। আর অন্যান্য কাজ তো করতেই হবে, কিন্তু মেন মেন কাজের কথা এখানে বলে দেওয়া হল। আর প্রথমেই বলা হয়েছে মুখবিতিন, বিনীত হতে হবে, অহংকারী না, উদ্ধত না, বিনীত, বিনয় প্রকাশ করতে হবে। বিনয় হবে মানুষের সাথে, আর বিনয় হবে আল্লাহর কাছে। একজন মানুষ নামাজে দাঁড়িয়েছে, দেখবেন সে আসলে বিনীত নাকি উদ্ধত, তার নামাজ দেখেই আপনি বুঝতে পারবেন। নামাজে দাঁড়িয়ে একবারে যেন সে উচ্চশীর মহাবীর, তারপরে তো আছেই চুলকানি আছে, কি সব কত রকমের কায়দা আছে নামাজে। আবার মাথার টেরিটা যদি একটু বেঁকে যায় সিজদা করতে গিয়ে, তখনই নামাজ পড়তে পড়তে সোজা করে। বাই চান্স যদি নামাজ পড়তে ধুলো লেগে যায় কাপড়ে, তো সঙ্গে সঙ্গে ঝেড়ে নেয়, বাবা কাপড়টা ময়লা হয়ে গেল, তাই না? এরা নামাজে বিনয়ী না, খুশু খুজু যাকে বলে, নামাজে থাকতে হবে, মানুষের সামনে বিনয়ী হতে হবে, মানুষের সাথে ব্যবহারে উদ্ধত হলে হবে না। এই যে বিনয়ী বিনীত জন যারা আল্লাহ তাআলার কাছে, তারা প্রশংসনীয় প্রশংসিত, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন। চলুন, এখানেও আল্লাহ তাআলা খরচের কথাটা বলেছেন আল্লাহর পথে। সূরা কাসাস 54 নম্বর আয়াত, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ ধৈর্যের কথা বলছেন। ধৈর্য জিনিসটা আসলে খুবই জরুরি জিনিস, এই জন্য আমরা সবসময় বলে থাকি চার নম্বর গিয়ার হচ্ছে কি? ধৈর্য। চার নম্বর গিয়ার ধৈর্য। প্রথম হচ্ছে ইলম, তারপরে আমল, তারপরে তাবলিগ, তারপরে হচ্ছে ধৈর্য। ধৈর্য হচ্ছে চার নম্বর গিয়ার। এই চার নম্বর চারটে গিয়ার যদি না থাকে আপনার গাড়ি অচল, মানে সময়ে প্রয়োজনে ঠিক মতো গাড়ি আপনার চলবে না। সুতরাং ধৈর্য বিশাল জিনিস, আর ধৈর্যের ছাল তেতো হয় কিন্তু ফল মেঠা হয়। ধৈর্য ধরলে ফল মেঠা হয়। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ডবল পুরস্কার দেওয়া হবে, ডবল পারিশ্রমিক দান করা হবে। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, কি জন্য দেওয়া হবে? বিমা সাবারু, ধৈর্য ধরার কারণে, তারা ধৈর্য ধারণ করেছিল তাই। ওয়াইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, আর তারা ভালো দ্বারা মন্দের মোকাবেলা করে। ভালো দ্বারা মন্দের মোকাবেলা বোঝেন? মানে কেউ যদি আপনার সাথে অন্যায় ব্যবহার করে, আপনি তার সঙ্গে কি ব্যবহার করবেন? ন্যায় ব্যবহার করবেন। তুমি অধম বলিয়া আমি কি উত্তম হইব না? এই যে রীতি, যে এমনিতে শঠে ষাঠ্যং আছে, টিটফটাট আছে, মানে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয় আছে, কিন্তু না, আপনি করেন কি, যে আপনাকে ইট মারলে আপনি কি করেন? আপনি ক্ষমা করে দেন। এ হচ্ছে ভালো দিয়ে মন্দের মোকাবেলা করা। আর যদি এইরকম কেউ করে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যে তোমার দুশ্মন সে তোমার কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। এই পদ্ধতি যারা অবলম্বন করে, ওয়াইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, যারা ভালো দিয়ে মন্দকে প্রতিহত করে, দুশ্মনকে উঁচু পিড়ে দেয়, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আল্লাহর দেওয়া রুজি থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, তাদের জন্য রয়েছে ডবল পুরস্কার। সূরা তাওবা 121 নম্বর আয়াত, ওয়ালা ইউনফিকুন নাফাকাতান সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ওয়ালা ইক্তাউন ওয়ালা ইক্তাউন ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন ছোট বড় যা কিছু তারা ব্যয় করে, আর যত প্রান্তর তাদের অতিক্রম করতে হয় তাও তাদের নামে লিপিবদ্ধ করা হয়, যাতে আল্লাহ তাদের কৃতকর্মসমূহের অতিউত্তম বিনিময় প্রদান করেন। ছোট দান করেন, এক রিয়াল দান করেন, একশো এক হাজার রিয়াল দান করেন। এই যে দেখেন মসজিদে, জামে মসজিদে, এখানে এমনিতে মিসকিন দেখা যায় না, তবে যেগুলো হয়তো মসজিদের সামনে সামনে দেখা যায়, জানি না সেগুলো আসলে মিসকিন না সিক্কিন, তাই না? অনেক সিক্কিন আছে মিসকিন আকারে মানুষের কাছে চায়, জানি না। তবে আপনার নিয়ত ভালো হলে আপনি দান করুন, এক রিয়াল দান করতে যেন আপনার দ্বিধা না হয়। অবশ্য দেশের নিজের আত্মীয় স্বজনদেরকে দান করা বেশি সব, এই দানের অভ্যাসটা রাখতে হবে, খরচের অভ্যাসটা অবশ্যই রাখতে হবে। ছোট দান করুন চাহে বড় দান করুন, অল্প কিছু দান করতে লজ্জা করা উচিত না, যে এতটুকু দেবো লোকে কি বলবে, না লোকের ভয়, লোকের ভয় না, আপনি দান করুন। অল্প দেওয়া লজ্জার কথা হলেও কিছুই না দেওয়াটা আরো বেশি লজ্জার কথা, তাই না? কিছুই দিলেন না তো আরো বেশি লজ্জার কথা, আর অল্প দিলেও তাও বলবে যে হ্যাঁ দিল, কিন্তু হয়তো বলবে যে কম দিল। তো লোকের ভয় করলে হবে না, লোকের সমালোচনার ভয় যেন আপনাকে না ধরে। ছোট বড় যাই হোক আপনি দান করুন। ওয়ালা ইয়াক্তাউনা ওয়াদিয়ান, আতারা আল্লাহর পথে যে কোনো উপত্যকা অতিক্রম করে, আল্লাহর পথে যত মাঠ প্রান্তর অতিক্রম করছে কিসের জন্য? আল্লাহর জন্য। ইল্লা কুতিবা লাহুম, তাদের তা লিখিত হয়, লিপিবদ্ধ করা হয়। এমনি সব আমলই লিপিবদ্ধ করা হয়, তাই না? আপনি ছোট বড় যে কোনো কাজ করেন, শুধু দান খয়রাতই না, আর আল্লাহর পথে বের হওয়াটাই না, বরং আপনার ডান কাঁধের ফেরিস্তা ভালো কাজ লিপিবদ্ধ করছেন এবং বাম কাঁধের ফেরিস্তা খারাপ কাজ, আপনার যত পাপ কাজ লিপিবদ্ধ করে যাচ্ছেন। কেন? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যাতে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মসমূহের অতি উত্তম বিনিময় প্রদান করেন। আল্লাহ তাআলা বিনিময় প্রদান করবেন, কিন্তু অতি উত্তম বিনিময় প্রদান করবেন, শুধু বিনিময় না। আল্লাহ তাআলা যেহেতু গাফুরুন শাকুর, তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল এবং গুণগ্রাহী। সূরা ফাতির 29-30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কিতাব শিখেছেন, আল্লাহর কিতাব পড়তে শিখেছেন, আল্লাহ করিম হুজুর শিখতে পারেনি, থাকুন করিম নিয়ে, কিন্তু আল্লাহ কাহার এটা আপনি জানেন না, আল্লাহ জব্বার এটা আপনি শিখেননি, আল্লাহ মুনতাকিম আজিজুন জুনতিকাম এটাও আপনি জানেন না। যদি না জানেন তো জেনে নিন, আল্লাহর কিতাব শিখলেন না, পড়লেন না, তেলাওয়াত করলেন না। এখানে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়াকামুসসালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আর আল্লাহ যা দান করেছেন সেই দান করা জিনিস হতে গোপনে ও প্রকাশ্যে দান করে। কোন দানটা বেশি ভালো, গোপনের দান না প্রকাশ্যে দান? গোপনের দানটা বেশি ভালো, তাই না? তার মানে কি প্রকাশ্যে দান করা যাবে না? যাবে, কিন্তু নিয়তকে ঠিক রাখতে হবে। প্রকাশ্যে দান করা যায় কিন্তু নিয়তকে ঠিক রাখতে হবে। বদনামের ভয়ে দান করবেন, সুনাম নেওয়ার ভয়ে দান করবেন, তাহলেই খবর আছে প্রথম জাহান্নাম জ্বলবে আপনাকে দিয়েই। প্রকাশ্যে দান করলে এটা, যারা মা বাবা কেউ মারা গেলে খাওন দেন, ভোজন দেন, তারা মনে রাখবেন, সাতটা আটটা গরু জবাই করে পাঁচ সাতখানা গ্রাম খাওয়ান, তারা খেয়ালে রাখবেন যে আপনি কেন করছেন এটা। প্রথমত এটা গোপনে করলেই ভালো হতো, আর গোপনে করলে তো খাওয়ান দেওয়া যাবে না, আকিকা দেবে, আকিকা। বলছে হুজুর একটা মেয়ে হয়েছে, আকিকা দেবো। তা আকিকা দেন কি দেবো, একটা ছাগল অথবা ভেড়া? হুজুর অল্প গোস্ত হবে তো, তো যদি দুটো দিই? এবার যদি দিয়ে চলে এলো বাদশাহ মিয়ার মতো, যদি দুটো দিই তো ঠিক আছে, দুটো আপনি দেবেন, কিন্তু আকিকা তো হলো, শূন্য তো হলো না। হুজুর গরু দেবো, তা গরু দিলে একটা দিতে হবে। অনেকে চালাকি করে গরুতে ভাগাভাগি করে কোরবানির মতো, তাই না? না, এ না, এটা উল্টো, এ বেশি গোস্ত খাওয়াবে লোককে, বিশাল ভোজ করবে আকিকাতে, বড় লোক টাকা পয়সা আছে, নাম নেবে আর কি। এই নাম নেওয়ার গোস্ত খাওয়াবার উদ্দেশ্যে মেয়ে হয়েছে, ঠিক আছে, তাহলে একটা আকিকা ছাগল দিই আর একটা গরু করি। কেন গরুটা কেন করবেন? বুঝতে পারছেন গরুটা কেন করবেন? নাম নেওয়ার জন্য গোস্ত খাওয়া যায়, আমি বলছি না তার নিয়তে আমি ঢুকছি না, কিন্তু যদি নিয়ত থাকে যে আমার মেয়ে হয়েছে, একটা ছাগল দিলাম আর সেই সঙ্গে একটা গরু দিয়ে মাশাআল্লাহ ধুমধাম করে। তো এ হচ্ছে যদি আপনি লোক দেখানোর জন্য এটা করেন, এগুলো গোপনে করা যায় না, যে দানটা আপনি করবেন, যে বাপ ভাইয়ের জন্য যে আপনি সাদকা করবেন, মানলাম যে হ্যাঁ লোক খাওয়ানো সাদকা, এই যে ভোজন করে খাওয়াচ্ছেন এতে নাস্তিক কাফের আস্তিক ছায়া কি বলে আপনার বেনামাজি সব খাবে না খাবে না, নাকি বেছে বেছে খাওয়াবেন মুসল্লি দেখে? না, মুশরিকরাও খাবে, মুসল্লি হলেও মুশরিক হয় তাই না, মুশরিকরাও খাবে। এই টাকাটা যদি গোপনে আপনি দান করেন কোন মাদ্রাসায়, কোনো এতিমখানায়, মসজিদে দান করেন, কোনো গরিব বিধবাকে দান করেন, গ্রামের কোনো মুসল্লিকে দান করেন, এটা সমস্যা আছে? সমস্যাটা কি আছে জানেন? লোকে কইবে বেটা সৌদি আরবে থাকে, বেটা এত টাকা কামায় অত টাকা কামায়, বাপ মারা গেল বাপের নামে খাওয়ানো দিল না, এই হচ্ছে সমস্যা, বাকি অন্য সমস্যা নেই। আল্লাহর কাছে যে হিসাব সে হিসাব ঠিক আছে না নেই? ওই টাকায় 7 লাখ টাকা আপনি ভোজনে খরচ করলেন আর 7 লাখ টাকা আপনি আপনার গ্রামের মসজিদে দিলেন, কেউ জানতে পারল না, শুধু মুতাল্লি ভতলি জানতে পারল, সমস্যা নেই, কিংবা মাদ্রাসায় দিলেন আপনার গ্রামের লোক কেউ জানতে পারল না, গ্রামের লোক ভাবলো কি যে বেটা সৌদি আরব গিয়ে মগজ ধোলাই করে এসছে আর এসব করবে না, সমাজে প্রচলিত আছে খাওয়ান দিতে হয় তাই না? কিন্তু যদি এরকম করে তাহলে তার 1 পয়সা লাভ হবে না? হবে না, না। প্রকাশ্যে আপনি দান করেন নিয়ত ঠিক রেখে, তবে আমি বলবো যে এই সব ব্যাপারে আনুষ্ঠানিকতায় না গিয়ে আপনি সাদকা করুন গোপনে গোপনে, এটাই হচ্ছে সব থেকে বেশি উপকারী। আল্লাহ তাআলা বলছেন মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে দান করো, গোপনে এবং প্রকাশ্যে তারা দান করে, তাদের কি অবস্থা হবে? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসা করে, এমন ব্যবসায়ের পর্যায়ে পড়ে যার কোনো ক্ষয় নেই, যার কোনো ক্ষতি নেই, যার কোনো নোকসান নেই। এ হচ্ছে আল্লাহর সঙ্গে ব্যবসা তাই না? দুনিয়াতে যারা ব্যবসা করে সে ব্যবসায় লাভও হতে পারে নোকসানও হতে পারে, কেউ গ্যারান্টি দিয়ে বলবে না যে এতে আমার লাভই লাভ, খালি একটা ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করেন সুদি ব্যাংকে আপনার ক্ষতি নেই, শুধু লাভই আর লাভ। অবশ্য ইসলামী ব্যাংক নাকি বলছে যে বলছে লাভের শরিক হতে হবে নোকসান, তবে কোন সময়ে ক্ষতি হয় কিনা জানি না। যাই হোক, এমন কোন ব্যবসা নেই যাতে ক্ষতির রিস্ক নেই, কিন্তু যদি আপনি আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা করেন তাহলে তাতে ক্ষতির কোনো আশঙ্কাই নেই, গ্যারান্টি। উলাইকা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, কোন প্রকারের ক্ষতি হবে না, লাভ ইয়ার লাভ, আল্লাহর সঙ্গে ব্যবসা। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদের কর্মের পূর্ণ প্রতিফল দান করবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলে, আর নিজ অনুগ্রহে তাদেরকে আরো বেশি দান করবেন, আরো বেশি দেবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয় তিনি ক্ষমাশীল গুণগ্রাহী। আল্লাহ তাআলা এই দান করবেন যারা খরচ করবেন। সূরা বাকারা 274 নম্বর আয়াত, সূরা বাকারা 274 নম্বর আয়াতে আল্লাহ বলছেন الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية, এখানে আল্লাহ বলছেন যারা তাদের ধনসম্পদ ব্যয় করে আল্লাহর পথে দিনে রাতে, রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, দিনে রাতে গোপনে প্রকাশ্যে তারা দান করে, তাদের বিনিময়টা কি? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় ডর নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কিয়ামত কায়েম হলো, ভয় হবে না? হবে না, কত ভয় হবে, দুগ্ধবতী মা তার দুধের শিশুকেও ভুলে যাবে, এমন ভয় হবে যে যুবক কি হয়ে যাবে কিংবা শিশু বৃদ্ধ হয়ে যাবে, এমন ভয় হবে যে ভয়ের সময়ে নারী পুরুষ উলঙ্গ, মহিলা আপনার সামনে উলঙ্গ দাঁড়িয়ে আছে, তার গায়ে একটাও সুতো নেই, তার দিকে আপনি তাকিয়েও দেখবেন না, এত ভয়, সেই ভয় ভয়ঙ্কর দিনে আপনার কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, সবাই দুশ্চিন্তাগ্রস্ত, এমনকি নবী ওলি পর্যন্ত নাফসি নাফসি নাফসি, সবাই দুশ্চিন্তাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত হবেন। অবশ্য আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলবেন, উম্মতি উম্মতি। এখন আপনি যদি যে কথা বলা হলো সেই পর্যায়ে থাকেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন যে তাহলে আপনিও দুশ্চিন্তাগ্রস্ত হবেন না যেদিনে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়। তার কারণ কাল কিয়ামতের দিনে রোদ থাকবে, তাই না, রৌদ্র থাকবে, সে রৌদ্রের তাপ নিশ্চয়ই আপনারা শুনেছেন, আর আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু যারা সাদাকা করে দান করে, এই সাদাকার ছাতা দান করা হবে, যে ছাতা দিয়ে সাদাকার ছাতার নিচে সে রৌদ্র তাপ থেকে বাঁচতে পারবে। সাদাকার ছাতা, মেজাল্লা বলে আরবিতে, বাংলাতে ছাতাই বলে, তাই না, ছাতা ধরে থাকবেন, যেমন বৃষ্টি থেকে বাঁচা যায় তেমনি রোদ থেকে বাঁচা যায়, আপনার কোন দুশ্চিন্তা নেই আর কোন ভয় নেই। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল, আর আল্লাহর রাস্তায় খরচ করো আমি যে রুজি দান করেছি তা হতে তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে, অন্যথায় মৃত্যু আসলে সে বলবে ফায়াকুল রাব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিবেন ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কখন বলবেন? যখন ফেরেশতা দেখবেন, ফেরেশতা দেখবেন আর আস্তাগফিরুল্লাহ কাজে দেবে, আস্তাগফিরুল্লাহ ওরা একটু সবুর দাও জিবরি, কি বলে আপনার মালাকুল মত, একটু সময় দাও আমি দান করে আসি, ভালো লোক হয়ে যায়। আর সময় দেওয়া হবে না, বহু সময় দেওয়া হয়েছিল, আর সময় নেই, এখন চলো বেরিয়েছ। তো সেই আফসোস করার আগে তোমরা জীবিত অবস্থায় বরং সুস্থ অবস্থায় দান করো, আর চেষ্টা করো, এই হচ্ছে ওসিলা, এগুলো হচ্ছে ওসিলা ধরা, সময় থাকতে দান করো, সময় এসে গেলে তোমাকে আর সময় দেওয়া হবে না। আপনাদের নিশ্চয়ই সেই হাতেমালির গল্প মনে আছে, আমি গল্পটা বলি শেষ করে দেবো, সময় শেষ হয়ে গেছে। গল্প হাতেমালির গল্প, হাতেমালি বড় তাহাজ্জুদ গুজার ছিল, বড় দানশীল ছিল, দান করত আর তাহাজ্জুদের নামাজ পড়তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না পড়তো না? তাহাজ্জুদ পড়লে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, অবশ্যই তাহাজ্জুদ গুজার ছিল। হঠাৎ করে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে আর বিশাল আকারের এক মূর্তির সামনে, আরে সর্বনাশ, হুজুর আপনি কে? বলছে আমি আজরাইল। এই আজরাইল কথাটা সহি হাদিসে আসেনি, ওলামারা বলছেন আসলে নাম কি মালাকুল মওত, কোরআনে এসছে আমি আজরাইল। সর্বনাশ, আপনি পা দুটো জড়িয়ে ধরেছে, বলছে হুজুর আমি কবে মরবো আমাকে বলতে হবে, আমি কবে মরবো, আপনার কাছে রেজিস্টার খাতা আছে বলুন কবে মরবো। বলছে এই বোকা, আমি আমি বলতে পারিনি কি এখন মরবে, আল্লাহ জালা যাকে যাকে নেওয়ার ইচ্ছা, তুলে নেওয়ার ইচ্ছা তখন আমাকে হুকুম করেন আর আমি সঙ্গে সঙ্গে গিয়ে তার জান কবজ করি, আমার কাছে এলেম নাই। না হুজুর আমাকে বলতেই হবে, আমাকে, আমি খুব চিন্তিত মরণের জন্য, হঠাৎ করে মরে গেলে সর্বনাশ হবে, আমার প্রস্তুতি নেওয়া হবে না, হঠাৎ করে মরে যাওয়া ভালো না খারাপ? অনেকে বলে হঠাৎ করে মরে যাওয়া ভালো, কিন্তু হঠাৎ করে মরে যাওয়া খারাপ। অ্যাক্সিডেন্ট কপি গাড়িতে যাচ্ছেন আর মজা মস্তি সাথে যাচ্ছেন, ঠাঁই করে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, এটা ভালো না? অনেকগুলো আসানে যান চলে গেল, এইভাবে কাপড় তুলে কাপড় খুলছে, হঠাৎ করে কি হয়ে গেল, বলে স্ট্রোক হয়েছে, আর বলে কি বলে হার্ট ফেল হয়েছে, এই মরণগুলো ভালো না? মরণ হচ্ছে যে সুযোগ বুঝে তওবা করবেন, তওবা করার পর আপনি ভালো কাজ করে তারপরে মরবেন, এই হচ্ছে সুযোগ পেয়ে মরা। যাই হোক, বলতেই হবে। উবাইসারি আজরাইল বলছে আমি কোথেকে বলবো, আমার বলার উপায় নেই, যাই হোক এ পা ছাড়বে না। তো বলে শোনো এক কাজ করো, তুমি যখন একান্তই ছাড়বে না, আমি তোমাকে বলছি যে তুমি যখন একান্তই জানতে চাও, তো মরার আগে, তোমার মরার আগে তোমার কাছে চিঠি আসবে, তোমার কাছে চিঠি আসবে, ভালো কথা, ভালো কথা, চিঠি আসবে। এখন তোমার SMS আসবে, তাই না? এখন তার চিঠি না, এখন হয়ে গেছে SMS, ফোন আসবে, টেলিগ্রাফ আসবে, যাই হোক, এ তো ভালো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। দিয়ে নামাজ বুঝলে ভালো, তাহলে বোঝ করে নি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, ঠিক আছে, আমার তো সময় চিঠি আসবে, তার আগে প্রস্তুতি নিয়ে নেব আর মরে যাব। আর হুজুররা তো বলে শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সোজা জান্নাত, তত কষ্ট করে লাভ কি? আস্তে আস্তে তাহাজ্জুদ ছাড়লো, আস্তে আস্তে পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়লো, আস্তে আস্তে দান ছাড়লো, টাকা পয়সা আছে সেই টাকা পয়সা এমন জায়গায় ব্যয় করতে লাগলো যেখানে ব্যয় করলে পাপ হয়। ব্যাস বয়স পড়ে গেল, দাঁত ঝরতে লাগলো, চুল পেকে সব শেষ, সোনে আমার পাকা পাট সন্দারি হয়ে দাড়িগুলো হয়ে গেল, তারপর ধরুন লাঠি নিয়ে চলতে লাগলো, এই চিঠিই আসে না, চিঠিই আসে না, অপেক্ষা করে, বেটাকে জিজ্ঞেস করে, জামাইকে জিজ্ঞেস করে, হাঁগো আমার নামে কোনো চিঠি আসেনি, বলছে কোত্থেকে আসবে গো, বলছে হ্যাঁ আসবে গো, এক জায়গা থেকে আসবে, আমার খবর নিয়ে আসবে, বিশেষ কিন্তু কাউকে বলে না, হ্যাঁ যদি বা হিংসা করে কেউ, একমাত্র আজাইলের সাথে তার ব্যাপার। তারপরে চিঠি আসে না, চিঠি আসে না, হঠাৎ করে একদিন দেখছে সেই লোক এসে হাজির, কি ব্যাপার এতক্ষণে চিঠি আনলে, আমি তো একদম বৃদ্ধ হয়ে গেছি, আমি তো আর কিছু করতে পারবো না, বলছে চিঠি নাই, এবার তোমার যেতে হবে আমার সাথে, বলছে কি বেইমান তুমি যে বললে চিঠি পাঠাবো, বলছে আমি বেইমান না, তোমাকে চিঠি পাঠানো হয়েছে, বলছে অসম্ভব চিঠি আসেনি, দেখলে ফাইলটা খুলে দেখ চিঠির ফাইল, বহু জায়গা থেকে বিআই বাড়ি থেকে চিঠি এসছে, বেটা সৌদি আরব থেকে চিঠি এসেছে, হ ভাই ফ্রান্সে থাকে চিঠি এসছে, অমক আমিরের কাছ থেকে চিঠি এসছে, কিন্তু আজরাইলের নামে কোন চিঠি নেই। বলছে বেউকুফ হাতেম আলি, আমাদের চিঠি এই তোমার পোস্ট অফিসে আসে না, আর তোমার এই SMS-এও আসে না, আমাদের চিঠি আসে খুব বাস্তব চিঠি, তোমার চুল পেকেছে, বলছে হ্যাঁ পেকেছে, বলছে একটা একটা চুল পাকা হচ্ছে একটা একটা চিঠি, তোমার দাঁত পড়েছে, হ্যাঁ পড়েছে, তো তোমার একটা একটা দাঁত ভাঙা হলো এক একটা SMS, তুমি কোনোদিন গাড়ির সামনে অ্যাক্সিডেন্টে পড়েছিলে, পড়ে গিয়ে মরে যাওয়ার মতো হয়েছিলে, বলছে হ্যাঁ, বলছে এটাই তোমার টেলিগ্রাফ ছিল, এগুলো চিঠি তুমি বুঝতে পারোনি, বলছে হে বাবা আজরাইল আমাকে আর কিছুদিন সবুর করো, সবুর করার সময় আমাকে সময় দাও, আমি খালি তওবা করে নিয়ে ভালো লোক হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ালাই ওয়াখির আল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, মানুষের সময় এসে গেলে, অ্যালার্ম দেওয়া আছে যে টাইমে অ্যালার্ম বেজে গেলে আর উপায় নেই, আর সময় নেই, এই জন্য তোবার শর্ত কয়টা? ছয়টা। শেষ শর্তটা কি? যথা সময়ে তোবা করতে হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে আর আস্তাগফিরুল্লাহ সওয়াব শোনা হবে না, আর মরণের সময় মরণের ঘড়ি কাছে এলে, তার মানে মালাকুল মত যখন সামনে চলে এসেছে, আর উপায় নেই, আর সময় নেই, এবার চলো আমার সাথে, একটু সময় দাও আমি আল্লাহর কাছে তওবা করে মরি, বলছে না বহু সময় দেওয়া হয়েছে, তুমি সময় অপব্যয় করেছ, এখন চলো আমার সাথে। ভাই আমি আজকে বলতে চাইলাম, বা প্রত্যেক দর্শেই আমি বলে থাকি আল্লাহ তাআলার কথা, যে দান করুন, আল্লাহর পথে ব্যয় করুন, আমি বলছি না যে একদম পাহাড় পরিমাণ দান, যেটুকু ক্ষমতা আছে আপনার, যদি তিল পরিমাণ দান করতে পারেন সেটাও আপনার কাল তাল পরিমাণ না বরং পাহাড় পরিমাণ হবে, তো সেই আশাতে আল্লাহর পথে দান করুন, এবং সময়ে মানে এই করব, এই করছি, এই করব না, এখন থেকেই করুন, আজ থেকেই করুন, যেটা করবেন আজ থেকে নিজের প্রস্তুতি নিন, আপনি ছেলে মেয়ের জন্য করছেন, ছেলে মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স করছেন, ছেলে মেয়ের নামে জমি জায়গা করছেন, কিন্তু আল্লাহর নামে মাদ্রাসার নামে কিছু করুন, মসজিদের নামে কিছু করুন, মাদ্রাসা মসজিদের নামে করলে এটাই হবে আপনার নামে কালকে ব্যাংক ব্যালেন্স, অতএব ব্যাংক ব্যালেন্সটা, নিজের ব্যাংক ব্যালেন্সটা আপনি দেখুন, কেউ কারো হবে না, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আল্লাহর পথে দান করবে আশা করবেন না, আপনার মেয়ে আপনার জন্য দোয়া করবে আশা করবেন না, বহু দূরের আশা, সামান্য ভুল করলে আপনাকে গালি দেবে, দোয়া করা তো দূরের কথা, সুতরাং নিজের কাজ নিজে করে যান, নিজের কাজটা নিজে সেরে যান, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء الله رب اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين